আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। স্বাগতম, সুস্বাগতম এবং খোশ আমদের দিনী ভাইদের জন্য যারা এই দার্সে দুটো কথা শুনতে আসেন, আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা। এই বরকতময় মজলিস, এই জিক্রের মজলিস, যে মজলিসে বসে গুনাহ মাফ করাতে পারা যায়। আমরা সবাই গুনাহগার মানুষ, পদে পদে চোখে চোখে গুনাহ হয়। আল্লাহ তাআলা এরই ওসিলাতে আমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আমরা চাই, আমরা যেমন দার্সে আসছি সেরকম আমাদের বন্ধু বান্ধব বা আমার দেশের লোক, আমার ভাষাভাষীর লোক যেন আসতে পারে, সেই রকম মন এবং আগ্রহ থাকা উচিত। আপনি একজনকে আকর্ষণ করে আনতে পারলে, আপনি জানেন যদি আপনার দ্বারাতে একটা লোক হিদায়ত পায় তো তার কত বড় স্বভাব হবে। যত বড় স্বভাব, আরবের সর্বশ্রেষ্ঠ মাল উট, লাল উট অপেক্ষা হতে পারে। এখন বলেন সর্বশ্রেষ্ঠ গাড়ি, সেই রকম উপহার আপনি পাবেন যদি আপনি একটা লোককে হেদায়তের রাস্তা দেখাতে পারেন। দুনিয়াতে পাবেন না, সেরকম মন রাখলে হবে না, দুনিয়াতে না বরং আখেরাতে। যাই হোক, আজকে আমরা সেই দিনের কথা বলবো যে দিনের জন্য আমরা আসছি, যে দিনকে আমরা ধারণ করেছি, যে দিনকে আমরা সর্বশ্রেষ্ঠ মনে করি, যে দিন ছাড়া আর কোন দিন নেই। দিনের নাম কি? ইসলাম। যে দিন, যে দিন ছিল আদমের, যে দিন ছিল নূহের, যে দিন ছিল ইব্রাহিমের, যে দিন ছিল মুসা, যে দিন ছিল ঈসা, সেই দিনই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নাম কি? ইসলাম। যে দিনকে আল্লাহ তাআলা মানুষের জন্য নির্ধারিত করেছেন, মনোনীত করেছেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। যে দিন ছাড়া আল্লাহ তাআলা কাল কিয়ামতে অন্য কোন দিন গ্রহণ করবেন না, সে দিন কি? ইসলাম। ওমান ইবতাগা গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ দিন ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করবেন না, আর যে গ্রহণ করবে সে আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে। এই হল সেই দিন, যে দিনকে আমরা পেয়েছি। তবে সেই দিন আস্তে আস্তে নকলে পরিণত হয়েছে, এই জন্য বিদাত ইসলামে হারাম। বিদাত কাকে বলে? যে দিনের ব্যাপারে নতুন কিছু জিনিস, মন গড়া জিনিস। এই যে একটু আগেই বলছেন লাল বাতি জ্বালিয়ে দেওয়া, মানুষ সে মনে করেছে এরকম করে দিলে পরে লালবাতি জ্বললে আর মানুষ নামাজ পড়বেন না, বাস বাধা দিয়ে দিল। এইভাবে কত শত বিদাত দেশে প্রচলিত আছে, আর এই বিদাত নিষিদ্ধ, কুল্ল বিদাতিন দলালা, এই জন্য বলা হয়েছে যাতে আসল দিন কি না হয়ে যায়, চাপা পড়ে না যায়। আপনারা গাছ দেখেছেন, বড় বড় গাছ, সুন্দর গাছ, সবুজ শ্যামল গাছ, সেই গাছের উপরে এক প্রকার লতা আস্তে আস্তে আস্তে আস্তে ছেয়ে যায়, যাকে আলোক লতা বলা হয়। সেই লতা যখন গাছে ছেয়ে যায় তখন মেন গাছটা আস্তে আস্তে কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়, সে আর ফুল ফল দিতে পারে না। ঠিক এই রকমই বিদাত যদি চড়তে থাকে তাহলে পরে আসল ইসলাম, মূল ইসলাম ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা এমন ব্যবস্থা রেখেছেন যে সেই ব্যবস্থার মাধ্যমে আসল দিনকে তিনি বহাল রেখেছেন, এবং আমরা মনে করি আমরা সেই আসল দিনের দিকে মানুষকে দাওয়াত দিই, যে আসল দিনের দিকে আসুন। বাপ দাদাদের মন গড়া দিন, মানুষের মন গড়া তন্ত্র, এবং তার ফলে দিনের যে ক্ষতি হয়েছে বা দিন যে নকল দিনে পরিণত হয়েছে, আমরা সেই দিন থেকে দূরে থাকি, আসল দিন, আসল সোনা আমরা চিনে নি। এখন আমরা শুনব শ্রেষ্ঠতম দিনদারি কি। আমরা তো দিনদার, কোন দিনদার? মুসলিম, ইসলামের দিনদার। তো আমরা হলাম দিনদার, সর্বশ্রেষ্ঠতম দিনদারি কি? শ্রেষ্ঠতম দিনদার যে ইসলাম গ্রহণ করে, যুগে যুগে আল্লাহর মনোনীত একমাত্র দিন হল যে ইসলাম, সেই দিন হল ইব্রাহিমী মিল্লাত, মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, একত্ববাদের ধর্ম, তৌহিদের ধর্ম, যে ধর্মে কোন রকম গায়রুল্লাহর পূজা নেই, মানে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত নেই, পূজা নেই, মূর্তি পূজা নেই, মাজার পূজা নেই, গাছ পূজা নেই, পাথর পূজা নেই, চাঁদ সূর্যের পূজা নেই, শক্তির পূজা নেই ইত্যাদি। একমাত্র ইবাদত আছে কার? আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সেই দিনই সুন্দরতম দিন, সেই দিন অবলম্বনকারী সর্বোত্তম মানব শ্রেষ্ঠতম দিনদার, যে এই দিন পুঙ্খানুপুঙ্খ রূপে অথবা যথাসাধ্য পালন করার চেষ্টা করছে, সেই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ দিনদার, সব থেকে শ্রেষ্ঠ ধার্মিক। আল্লাহ তাআলা বলছেন, ওমান আহসানু দীনান মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন ওয়াত্তাবা মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। সূরা নিসা 125 নম্বর আয়াত। তার অপেক্ষা ধর্মে কে উত্তম যে বিশুদ্ধ তৌহিদবাদী হয়ে আল্লাহর নিকট আত্মসমর্পণ করে এবং একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করে, আর আল্লাহ ইব্রাহিমকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। ইব্রাহিমের ধর্ম, এই জন্য আমাদের বলা হয় ইব্রাহিম হচ্ছেন মুসলিম জাতির পিতা। মিল্লাতু আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিম। মিল্লাতু আবিকুম, তোমাদের পিতার মিল্লাত, পিতাকে ইব্রাহিম। এই জন্য আদি পিতা আমাদেরকে আদম, মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম। বাকি পৃথিবীতে অনেক জাতি আছে, সে জাতির পিতা যে হবে হোক, কিন্তু আমাদের আমাদের দুটো পিতা আমরা জানি, আদি পিতা এবং মুসলিম জাতির পিতা। এরপরে এই দিনের মধ্যে সর্বোত্তম হল সাবধানতা ও সতর্কতা অবলম্বন। সাবধানতা ও সতর্কতা অবলম্বন, পরহেজগারি করা। পরহেজগার, পরহেজগার কাকে বলে, পরহেজগারি কাকে বলে? আমি উদাহরণ দিই। মনে করুন এই যে টাইলওয়ালা রাস্তা, এই রাস্তায় যদি পানি থাকে এবং সাবান থাকে, মনে করুন ধুচ্ছে, সাবান টাইলের উপরে সাবান পানি থাকলে কি হবে? পিছলে যাবে পা, জুতো পিছল কাটবে। এই সময় কি করে চলতে হবে? সাবধান হয়ে চলো বাবা, সাবধান হয়ে চলো, সাবধান। এই যে সাবধানতা, বুঝতে পারলেন? তারপরে মনে করুন এমন এক রাস্তায় চলছেন যে রাস্তায় ওই যে ঘাস আছে এক প্রকার, যে ঘাসের বীজ কাপড়ে ঢুকে যায়, কি বলেন আপনারা? হ্যাঁ, প্রেম কাটা, দারুণ নাম, আজকে একটা নতুন নাম শুনলাম, প্রেম কাটা। মানে এমন যেমন প্রেম মানুষকে গেঁথে নেয়, হৃদয়ের মনকে কেড়ে নেয়, ঠিক ওই কাঁটা কাপড়কে কাপড়ে ঢুকে যায়, যেমন প্রেমের তীর হৃদয়ে গেঁথে যায়। এ একটা ভালো নাম, প্রেম কাঁটা। কিন্তু আমাদের দেশে একটা খারাপ নাম আছে, খুব বিশ্রী নাম, সেটা বলা যাবে না। হ্যাঁ, সেটা একটা বিশ্রী নাম, কাপড় কি বলে যায়, খারাপ নাম আছে। আমরা বলি চোর কাঁটা, চোর কাঁটা, চোরের মতো কামে যাচ্ছি আর কিছুই জানি না, চোরের মতো ঢুকে পড়ে, বুঝতে পারলেন? এই চোর কাঁটা। এই জন্য যে ময়দানে, যে রাস্তাতে চোর কাঁটার গাছ থাকে, সেই রাস্তাতে কাপড় তুলে বা কাপড়কে সংযত করে চলতে হয়, সাবধান হয়ে চলতে হয়, যাতে চোর কাঁটা ঢুকে না, কারণ চোর কাঁটা ঢুকলে পরে আপনার গায়ে বিঁধবে, তাই না? আর একটা একটা করে কষ্ট, ছাড়াতে কষ্ট। এই জন্য সাবধানে চলতে হয়, তাই না? কিংবা মনে করুন শাল পরে আছেন, শাল পরে রাস্তায় যাচ্ছেন, আর দুই পাশে শিয়াকুলের কাঁটা, শিয়াকুল ছিলেন ছোট ছোট বড়ই, আমাদের দেশে ছোট ছোট বড়ই গাছ আছে, যে গাছের কাঁটা খুব সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট, আর কাপড়ে লেগে গেলেই সুতো টেনে নেবে, যেমন এখানে এই দেখেন কি অবস্থা, এই যে এগুলো বড় বড় সুতো, তাই না? এই ঘড়ির ফাঁসে লেগে যাচ্ছে আর সুতো বেরিয়ে যাচ্ছে। একটু সাবধানে চলতে হয় যাতে করে শালটা, কাশ্মীরি শাল নষ্ট না হয়ে যায়, এ হলো সাবধানতা। এবারে চাষিদের উদাহরণ দিই, যেসব চাষি ভাইরা পেঁয়াজ খোঁড়েন, আলু খোঁড়েন, কিংবা আখের জমি খোঁড়েন, তারা কি সাবধানে খোঁড়েন, যাতে করে মানে ঘাস খুঁড়তে গিয়ে পেঁয়াজটাই উপরে না যায়, আলুটাই উপরে না যায়, কিংবা আখটাই উপরে না যায়, তাই না? সাবধানতা। এইভাবে এক এক মানুষ এক এক বিষয়ে সাবধানতা অবলম্বন করে, কত সাবধানতার সাথে চাষিরা চাষ করে, কত সাবধানতার সাথে মানে শিল্পীরা শিল্পের কাজ করে, ঠিক দিনের ব্যাপারও সাবধানতা আছে। সব থেকে শ্রেষ্ঠ দিন হল সাবধানতা, পরহেজগারি। পরহেজগারি কখন করবেন? যেটা হারাম সেটা হারাম, যেটা হালাল সেটা হালাল, এখানে তো পরহেজগারির ব্যাপারই নেই। পরহেজগারির ব্যাপার সেখানে যেখানে দেখবেন সন্দেহ আছে, যেখানে সন্দেহ আছে সেখানে সেটা আপনি হয়তো একজন আলেম বলছেন জায়েজ, একজন বলছেন না জায়েজ, কোনটা করা ভালো? করার কথাটা শুনে না করাটাই ভালো, তাই না? যেটা করলে আপনার আপনার ক্ষতি হবে, দিনের ক্ষতি হবে, সেটা থেকে সাবধান হওয়াটাই হচ্ছে সাবধানতা, বুঝতে পারলেন? আপনি মদ খান না, কিন্তু সুড়িশালে গিয়ে যদি বসেন বা ওই রাস্তা দিকে যান তো লোকে আপনাকে বলতে পারবে না, পারবে না যে তাহলে ওইদিকে যাচ্ছে তো, হ্যাঁ বেশা, বেশালয় যাকে বলে, বেশা নিষিদ্ধ পল্লী, নিষিদ্ধ পল্লী দিয়ে আপনি যাচ্ছেন, প্রায় দেখা যায় নিষিদ্ধ পল্লী যাচ্ছেন, তো আপনি নিষিদ্ধ পল্লীর কোন মহিলার কাছে যদি আপনার না যাওয়া থাকে বা যোগাযোগ না থাকে তবুও লোকে ভাববে যে কোন ব্যাপার আছে, তাই না? এই জন্য সাবধানতা অবলম্বন করে, যদিও আপনার এটা সিধা রাস্তা, সোজা রাস্তা নিষিদ্ধ পল্লী হয়, তবু ওইদিকে না গিয়ে একটু ঘুরে যান, এটাকে বলে সাবধানতা অবলম্বন করা, যাতে এমন কোন বিষয়ে আপনি না পড়েন আপনার দিন কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যেমন হাদিস আছে, হালাল ওবাইয়িনুন হারাম ওবাইয়িন, ওবাইয়িনুহুমা উমুর মুশতাবিহাত, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মাঝখানে আছে সন্দিগ্ধ জিনিস। তারপরে হাদিসে আছে, সুতরাং মানিত্তাকা শুভহাত, যে ব্যক্তি সন্দিগ্ধ জিনিস থেকে দূরে থাকবে সে আসলে নিজের দিনকে বাঁচিয়ে নেবে, নিজের সম্ভ্রমকে বাঁচিয়ে নেবে, আর যে ওই সন্দিগ্ধ জিনিসে পড়বে সে হারামে পড়ে যাবে। এই জন্য আরেকটা হাদিস আছে, দা আমা ইয়ারিবু কেলামা আলা ইয়ারিবু, যে জিনিস তোমাকে সন্দিগ্ধ করে, সন্দিহান করে, সে জিনিস বর্জন করে, এমন জিনিস গ্রহণ করো যাতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, কি দরকার আছে কচ্ছপ খাওয়া, যদি কচ্ছপ কেউ বলছে হালাল কেউ বলছে হারাম, কি দরকার আছে বিড়ি সিগারেট খাওয়া যদি কেউ বলছে হারাম কেউ বলছে মাকরুহ, জর্দা খাওয়া কি জন্য কি দরকার আছে? এখন যদি বলেন আমি মনের পূজা করবো, আলাদা কথা, মন পূজারই যে কথা আলাদা, আমার যেটা ভালো লাগবে সেটা খাবো, সেটা আলাদা কথা, কিন্তু পরহেজগার হতে হলে আপনি যদি পরহেজগার হুজুর হন তাহলে আপনি এটা বর্জন করবেন, কিটা? জর্দা খাবেন না মসজিদের ভিতরে পানের বাটা রেখে, অনেক ইমাম সাহেব, তাই না, পাঞ্চে ভাই, আর অনেকে তো অবশ্য মসজিদের ভিতরে বিড়ি খায় না, বাথরুমে খায়, এমন কোন জিনিস যেটা মসজিদে খাওয়া যায় না বাথরুমে খাওয়া যায়, বলেন সেটা হালাল না হারাম? তো কি দরকার আছে? যদি বলেন মাকরুহ, তো মাকরুহ হলেও আপনি আপনি তো বুঝতেই পাচ্ছেন, ছেড়ে দেন, বর্জন করুন। মোট কথা, সব থেকে শ্রেষ্ঠ দিন হল পরহেজগার। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফযলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফযলিল ইবাদাহ। এখানে একটা কথা শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইলমের বা শরীয় জ্ঞানের মর্যাদা ইবাদতের মর্যাদা অপেক্ষা উচ্চতর। এখানে যারা বসে আছেন ইলম শিক্ষা করছেন, কেউ যদি বলে না আমি দরকার আমি দুরাকাত নামাজ পড়ি, কোনটা শ্রেষ্ঠ? ফরজ নামাজ না, কি নামাজ? নফল নামাজ। কেউ যদি বলেন যে না এখানে শোনার দরকার নেই, তার থেকে আমি দুরাকাত নামাজ পড়ি, কোনটা বেশি ভালো? দুরাকাত নামাজ বেশি ভালো নাকি ইলমি চর্চা করা ভালো? ইলমের একটা কিতাব পড়া ভালো না দুরাকাত নামাজ ভালো? ইলমের একটা ক্যাসেট শোনা ভালো নাকি দুরাকাত নামাজ ভালো? ইলমের চর্চা বেশি ভালো। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইলমের মর্যাদা ইবাদতের মর্যাদার থেকেও উত্তম। ইলম হচ্ছে আলাদা জিনিস, ইলম হচ্ছে যে আপনাকে চালাবে, আপনার রাস্তা উজ্জ্বল করবে, আপনার রাস্তাকে আলোকিত করবে, পথ দেখাবে। আর ইবাদত, বুঝতে পারছেন, ইবাদত আবেদ মানুষ আর আলেম মানুষ। তবে এ নয় যে আলেম সে পরহেজগার নয়, সে দিনদার নয়, বা সে ইবাদত ফজরের নামাজটাও পড়ে না, সে আলেমের কোন দাম নেই। যে আলেম পরহেজগারি করে না, বা নিজে ঠিক মতো নামাজটাও পড়ে না, জামাতে নামাজ পড়ে না, বা যে আমলের দিকে নেই, সে আলেমের কোন দাম নেই। আমি বলছি একজন আলেম, ভালো আলেম, আমলদার আলেম, আর একজন আবেদ, ভালো আবেদ, কার বেশি মর্যাদা? যেমন তারার উপরে চাঁদের মর্যাদা, তেমনি আবেদের উপরে, আবেদের উপরে আলেমের মর্যাদা। যেমন উম্মতের উপরে নবীর মর্যাদা, তেমনি আবেদের উপরে আলেমের মর্যাদা। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইলমের মর্যাদা আছে, ইলমের মর্যাদা আমাদের রক্ষা করা উচিত, আর ইলমে হচ্ছে ফরজ, এর শিক্ষা করা ফরজ, এই জন্য ইলম শিক্ষা করা ফরজ। আর আমাদের বিষয় ভিত যেটা জিনিস সেটা শেষকালে রয়েছে, ওয়া খাইরু দীনিকুমুল ওয়ারা, আর তোমাদের শ্রেষ্ঠতম দিন হল সংযমশীলতা, সাবধানতা, পরহেজগারী, মোট কথা সর্বপ্রকার অবৈধ, সন্দিগ্ধ, ঘৃণিত আচরণ, কর্ম, বস্তু থেকে নিজেকে সংযত রাখা। বুঝতে পারছেন? যেখানেই দেখবেন যে ফাঁসবো, ফাঁসতে পারি, সেখান থেকে সাবধান হবেন। আর একটা উদাহরণ দিই, আপনি একজন যুবক ছেলে, কলেজে পড়েন কিংবা পড়ান, স্কুলে পড়েন কিংবা পড়ান, আপনার পয়সার দরকার, টিউশনি পড়াবেন, টিউশনি বলে না প্রাইভেট পড়ানো। এখন আপনি ছেলে পেলেন না মেয়ে পেলেন, 7, 8, 9, 10 এর মেয়ে পেলেন পড়াতে, আপনি কি করবেন? সাবধানতা অবলম্বন করলে আপনি কি করবেন? খবরদার ওই পদে পা বাড়াবেন না, যতই আপনার মন পবিত্র হোক আর সাধু হোক, কারণ যে পথে আপনি পা বাড়াচ্ছেন সেই পথে পা পিছলে যেতে সময় লাগবে না। সে পথে মন খারাপ হতে ভালো মন, কিন্তু না, মন হচ্ছে কলব। কলব মানে কি? হ্যাঁ, যে কোনো সময়ে পরিবর্তন হয়ে যাবে। কচুর পাতার উপরে যেমন পানি টলটলাইমান, সেরকম আপনার মন হঠাৎ করে গড়িয়ে যেতে পারে। এই জন্য সাবধানতা কি? না, ওদিকে যাব না, আমি ছেলে খুঁজব, তাতে আমার পয়সা হোক আর না হোক। সাবধানতা যে ওখানে গেলেই আমার বিপদ ঘটতে পারে। আপনি জানেন একটা পুকুরে কুমির আছে, তো কুমির আছে জানলে পরে সেই পুকুরে আমাকে ধরবে না, কিংবা আমাকে ধরতে এলে আমি ছুটে পালিয়ে আসব, এই মনে করে আপনি পুকুরে নামবেন সাহস করে, নাকি সেখানে না নামাটাই সাবধানতা? না নামাটাই সাবধানতা। বাড়ির মহিলা যখন বাড়ি থেকে বের হবে, তখন মুখটা ঢেকে বের হবে না মুখটা খুলে বের হবে? কেউ নেই, সে এইটা ধারণা করবে যে বাইরে কেউ নেই, নাকি ধারণা করবে যে আছে কেউ, থাকতে পারে, কোনটা ধারণা করবে? সাবধানতা যদি তার ভিতরে থাকে তো আগে ঢেকে নেবে, কেউ বাইরে থাক আর না থাক। ড্রাইভাররা, কোন ড্রাইভার সাহেব আছে, আপনার একটা রোড আসছে, যে রোডটা সামনে ডাইনে বিল্ডিং আছে, ডান দিকে বিল্ডিং আছে, ঠিক আছে, আর বিল্ডিং এর পরে রোড, আপনি ডান দিকে ঘুরবেন, তো আপনি গাড়িটা নিয়ে আপনি দেখছেন না যে ডান দিকে কি আছে না আছে, আপনি চালিয়ে যাচ্ছেন, ভাবছেন কি কোনো গাড়ি নেই, এইটা গিয়ে গাড়ি মানে স্পিডের সাথে নিয়ে গিয়ে ডান দিকে ঘোরাবেন, নাকি সাবধানতা অবলম্বন করে ব্রেক কষে তারপর ডান দিকে ঘোরাবেন? দেখে যদি আপনি সাবধানী হন তাহলে আপনি ভাববেন যে গাড়ি আছে, এ নয় যে গাড়ি নেই। আপনি অনেকে মনে করে কি গাড়ি ফাড়ি নেই, চালিয়ে দেয়, যে শ্বাসকে শ্বাসকালে কি হয়, বাস। তো সাবধানতা হল যেখানে দেখবেন যে আপনার ক্ষতি হতে পারে সেখানে আপনি নিজের সাবধানতা অবলম্বন করবেন, এটাই হবে আপনার কিসের কাজ, জ্ঞানের কাজ। অতএব দিন হল শ্রেষ্ঠ দিন হল যেখানেই দেখবেন যে আমার এখানে গোনা হতে পারে সেখানে আপনি যাবেন না, আপনি নিজেকে খবরদার পবিত্র পরিচ্ছন্ন ভাববেন না। আপনি ভাবছেন যে আমি ভালো লোক, অথবা আমার সাথে কারো ঘটপট হবে না, কিন্তু ঘটপট হবে না তার গ্যারান্টি কে আছে? যার সাথে আপনি বসবাস করবেন তার দ্বারাই হবে না। আপনি যদি বলেন যে আমি ইঁদুর, আর বিড়ালের সামনে আমি চোখটা বন্ধ করলে বিড়াল আমাকে দেখতে পাবে না, তাই না? আপনি চোখ বন্ধ করলে বিড়াল দেখতে পাবে না? হ্যাঁ, তাহলে নিজে সাবধান হলেও বুঝতে পারছেন যে অপরের কাছ থেকে আপনার অসাবধানতা আসতে পারে। এই জন্য আগে থেকে সাবধান হতে হবে যে কোন প্রকারের যেন কোন ঘটপট না ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, সর্বশ্রেষ্ঠ দিন হল পরহেজগারী, অনুরূপ যে দিনদারিতে সরলতা ও মধ্যম পন্থা আছে সেই দিনই হল সর্বোত্তম। এটা হল কি? পরহেজগারী। আপনি সবসময় সাবধান হয়ে চলবেন। পরহেজগার মানুষ হালাল হারাম খায় না, যেখানে দেখবেন যে হারামে সন্দেহ আছে সে খাবে না, যেখানে সন্দেহ খাবেন না, এমন ব্যবসা এমন বাণিজ্য যাতে সন্দেহ আছে আপনি খাবেন না, করবেন না, সন্দেহে পড়বেন না। তেমনি যে দিনে সরলতা আছে, মধ্যম পন্থা আছে, বাড়াবাড়ি নেই, কাঠিন্য বা কঠিনতা নেই, সেই দিনদারি হল সর্বোত্তম। আপনি এমন একজন দিনদার যে দিনদার সরল, আপনার বাড়াবাড়ি নেই। আমি উদাহরণ দিচ্ছি, বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাইরু দীনিকুম আইসারু, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে তার বা শ্রেষ্ঠ দিন হচ্ছে সেটা যেটা সহজ, যেটা করতে সহজ, যেটা মানতে সহজ। এ নয় যে বাড়াবাড়ি। যেমন যদি আপনার গায়ে পেশাব লেগে যায়, সেটাকে সাবান দিয়ে ধুতে হবে না পানি দিয়ে ধুলি হবে, নাকি কাঁচি দিয়ে মাংসটা কাটতে হবে? বিভিন্ন রকমের মানুষ আছে। আগের ধর্মে ছিল কোন গায়ে মদ লেগে গেলে কি করতে হতো, কাঁচি দিয়ে কাটতে হতো। না না না, এগুলো বাড়াবাড়ি, তাই না? আপনারা দেখেছেন যদি পেশাব করেন, পেশাব করার পরে এক শ্রেণীর মানুষ আছে যারা পানি দিয়ে ধুয়েই উঠে পড়ে, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে ওখানে ঢিল লাগিয়ে, কি বলে, ঢেলা লাগিয়ে বা মাটি লাগিয়ে খানিক চলাফেরা করে, চল্লিশ কদম, নাকি কত কদম, চল্লিশ কদম, চল্লিশ কদম ঠিক তো, না আরো কম, তো বাথরুমের ভেতরে চল্লিশ কদম ঘুরতে হবে বাইরে গিয়ে চল্লিশ কদম। তাহলে চিন্তা করে দেখুন, চল্লিশ কদম, এতো জানি না হাফ মাইল হবে না কোয়ার্টার মাইল হবে, চল্লিশ কদম হাঁটলে এখন ধরে ধরে হাঁটেন, ধরে হাঁটতে হবে তো, ছেড়ে দিয়ে হাঁটতে হবে, হাই হাই হাই, ধরে ধরে হাঁটলে তো কি অবস্থাটা কি হবে, লোকে কি বলবে, ছেলে মেয়ে সবাই দেখবে। ব্যাস, এটা হলো পুরুষের ক্ষেত্রে। আর মহিলারা কি করবে? না, মহিলাদের পেশাব করার পর ঢিল লাগবার দরকার নেই। যদি পুরুষের ক্ষেত্রে হয় তো মহিলাদের জন্য তাই করতে হবে, তাই তাই না? তাদেরও তো পেশাব বের হতে পারে, তাদেরকেও ঢিলা লাগিয়ে ওইখানে হাতে ধরে ধরে আল্লাহ মুস্তাহান। এগুলো কি? এগুলো হচ্ছে পারাবাড়ি। না না, দিন হচ্ছে সরল, এত কঠিন মনে করবেন না দিনকে। পানি না থাকলে আলাদা কথা, কিন্তু পানি থাকতে আপনি এটা করবেন, তারপরে পানি ব্যবহার করবেন, এটা হচ্ছে বাড়াবাড়ি। যদি দলিল থাকতো, হ্যাঁ আল্লাহ রাসূল বলেছেন তোমরা ঢেলা ব্যবহার করো তারপরে পানি, আলাদা কথা। কিন্তু যেটা নেই সেটা আপনি বাড়াবাড়ি করবেন। আপনারা হয়তো কেউ বলতে পারেন যে হ্যাঁ, ওই যে কুবা কুবাবাসীদের প্রশংসা করা হয়েছিল, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহারু, তো কুবাবাসীকে বলা হলো কি, যে ওর মধ্যে কুবা জনপদের মধ্যে কিছু লোক আছে যারা পবিত্র থাকতে পছন্দ করে, তো জিজ্ঞেস করলো তোমরা কি এমন করো, তো তারা বললেন যে আমরা ঢেলা ব্যবহার করার পর পানি ব্যবহার করি, এই জন্য আল্লাহ প্রশংসা করেছেন। যদি প্রশংসাই হয় তার জন্য, তার মানে এই নয় যে এটা ফরজ বা এরকম করতেই হবে, মানুষের উপর চাপিয়ে দিতে হবে। দ্বিতীয় কথা হলো হাদিস সহিনা, এ কথা সহিনা। অতএব শুধু পানির সময়ে পানি থাকলেই, যেমন আমরা পানি না থাকলে তায়াম্মুম করি মাটি দিয়ে, সেরকম আপনি করতে পারেন। কিন্তু ভাই, পানি না থাকলে আপনি করেন বাথরুমের ভিতরে, হ্যাঁ সেখানে আপনি কেন এরকম করবেন? যেখানে সুন্দর বাথরুম, টাইল লাগানো বাথরুম, সেখানে মাটির ঢেলা রেখেছেন, তাই না? ও কদিন পরে তো সব বুঝে শেষ হয়ে যাবে, নাকি ও বোধহয় মাটি ফেলারও আলাদা ব্যবস্থা থাকে। যাই হোক, আল্লাহ মুস্তাহান। এ হচ্ছে বাড়াবাড়ি। জানি না ওদের মহিলারা কি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিনের ব্যাপারে নিজের পক্ষ থেকে কঠোরতা অবলম্বনকারীরা ধ্বংস হয়ে গেল, হালাকাল মুতানাত্তিউন, বাড়াবাড়িকারীরা ধ্বংস হয়ে গেল। এ কথা তিনবার বলেছেন বুখারী শরীফের হাদিস। তিনি আরো বলেন, নিশ্চয়ই দিন সহজ, ইন্না দীনা ইউসুফ, দিন হল সহজ। যে ব্যক্তি অহেতুক দিনকে কঠিন বানাবে তার উপর দিন জয়ী হয়ে যাবে, তাকে কঠিন লাগবেই, অর্থাৎ মানুষ পরাজিত হয়ে আমল ছেড়ে দেবে। সুতরাং তোমরা সোজা পথে থাকো, সরল পথে থাকো, এবং ইবাদতে মধ্যম পন্থা অবলম্বন করো। তোমরা সুসংবাদ নাও, আর সকাল সন্ধ্যা ও রাতের কিছু অংশে ইবাদত করার মাধ্যমে সাহায্য নাও। কয়েকজন সাহাবি মা আয়েশার হুজরাতে এসে জিজ্ঞাসা করলেন যে রাসূলুল্লাহর ইবাদত কেমন। মা আয়েশা যেমন দেখেছেন সেরকম বললেন। তো এই লোকগুলো কম মনে করল যে আল্লাহ রসুল তো, তিনি তো আল্লাহ রসুল, তার আগেকার পরে কোন গুনাহ নেই, আর আমরা হচ্ছি গুনাহগার বান্দা। আল্লাহর কসম আমি সারা রাত নামাজ পড়ব, ঘুমাব না। আল্লাহর কসম আমি স্ত্রীর কাছেই যাব না বা বিয়েই করব না। আল্লাহর কসম আমি মাংস খাব না। আল্লাহর কসম আমি রোজা রেখেই যাব, ইফতারি করব না। যা এভাবে বললেন না, তারপর আল্লাহ রসুল কি বললেন? বাড়াবাড়ি হল না কথাটা? কে বলেছে যে তুমি মসজিদে বসেই থাকো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করো? কে বলেছে যে দুনিয়াদারি ছেড়ে দিয়ে দিনদারি কর? দুনিয়াদারি ছাড়ো মানে কি? দুনিয়াতে বিভোল হয়ে যেও না, দুনিয়াদারি করতেই হবে। ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দ্দারাল আখিরাতা ওয়ালা ওলা তানসা নাসিবা কামিনাত দুনিয়া, দুনিয়া তোমাকে কামাতেই করতেই হবে, খাওয়ার জন্য দান খয়রাত করার জন্য করতেই হবে, কিন্তু একবারে বর্জন করে দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবে এটা দরকার নাই। ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ, নামাজ শেষ হলে যাও ছড়িয়ে যাও, আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো, দিন নিয়ে বাড়াবাড়ি করো না। তো শাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি বললেন এই কথা শুনে, মা আয়েশার কাছ থেকে যখন শুনলেন তখন তিনি বললেন যে আমি তোমাদের মধ্যে সব থেকে বেশি পরহেজগার, সব থেকে বেশি আল্লাহকে ভয় করি, তাই না? কিন্তু আমি রাতে ঘুমাই, নামাজও পড়ি রাতে ঘুমাই, আর ওরা কি বলল ঘুমাবই না, ওরা আমি রোজা রাখি ইফতারও করি, আর ওরা কি বলল রোজাই রেখে যাব। হ্যাঁ, আর আমার স্ত্রী আছে দেখো একসঙ্গে কটা স্ত্রী, নটা স্ত্রী আছে, এমনিতেই মোট ১৪টা তাই না, কিন্তু একসঙ্গে ছিল নটা, আমার নটা স্ত্রী আছে, এক এক স্ত্রীর বাড়িতে আমার পালি করা আছে, আর তোমরা ওরা কি বলল বিয়েই করব না, আমার স্ত্রীর কাছেই যাব না, আর আল্লাহ রসুল মাংস খান, খান্না খান্না, ওর বলছে মাংসই খাব না। ফামান রাগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাহ থেকে আমার তরিকা থেকে, অথচ আমি বেশি আল্লাহকে চিনি, আমি বেশি আল্লাহকে ভয় করি, আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার দলভুক্ত নয়, হতেই পারে না। আমি যার সুন্নাতকে তরিকাকে মানলাম না সে আমার নেতা হয় কি করে, সে আমার দলনেতা হয় কি করে, যে দলনেতার কথা আমি মানি না, যে দলনেতার আদর্শ গ্রহণ করি না, সে দলনেতা আমাদের কি করে হতে পারে তার দলভুক্ত হব। যাই হোক, কথা হলো কি যে দিনের মধ্যে বাড়াবাড়ি নেই, সরল দিন হচ্ছে আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস এক সাহাবি, সেই সাহাবিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি খবর পেয়েছিলেন, দিয়ে খবর পাওয়ার পর বললেন আমি কি এই সংবাদ পাইনি যে তুমি দিনে রোজা রাখছো এবং রাতে নফল নামাজ পড়ছ, দিনে রোজা আর রাতে নফল, রাতে নফল মানে তাহাজ্জুদ নামাজ। আমি বললাম সম্পূর্ণ সত্য হে আল্লাহ রসুল। তিনি বললেন পুনরায় এ কাজ করো না। কি করো না মানে প্রত্যেক দিন রোজা রাখবে আর সারা রাত নামাজ পড়বে, এটা করো না, বরং তুমি রোজাও রাখো এবং কখনো ছেড়েও দাও, নিদ্রাও যাও এবং নামাজও পড়ো, কারণ তোমার ওপর তোমার দেহের অধিকার আছে, ফাইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা, তোমার দেহের হক আছে। এখন তুমি দিনে রোজা রাখলে সারা রাত নামাজ পড়লে তোমার দেহের অবস্থাটা কি হবে, দেহের হক আদায় করো, আর তোমার ওপর তোমার চক্ষুদয়ের অধিকার আছে, ওয়াইন্না লিআইনিকা আলাইকা আও আইনাইকা আলাইকা হাক্কা, তোমার চোখের অধিকার আছে, কিসের ঘুম, চোখ সবসময় যদি জেগে থাকা হয় তো অবস্থাটা কি হবে, চোখ জ্বলবে না জ্বালা করবে, আর যদি দিনে রোজা রাখো আর সারা রাত নামাজ পড়ো আর কে বঞ্চিত হবে, কে বঞ্চিত হবে, ওয়াইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা, তোমার ওপরে তোমার স্ত্রীরও হক আছে, স্ত্রীর কাছে যাবে না, স্ত্রীরও হক আছে, এবং ওয়াইন্না লিযাইফিকা আলাইকা হাক্কা, এবং তোমার মেহমানেরও হক আছে, যে মেহমান এলে পরে তার সঙ্গে খাবে, হ্যাঁ কথাবার্তা বলবে, তারও হক আছে। শোনো, অন্য এক বর্ণনায় আছে, অন্য এক এতে আছে আর কি, ওয়াইন্না লিযুওয়ারিকা আলাইকা হাক্কা, তোমার সাথে যে সাক্ষাৎকারী আসবে দেখা করতে আসবে তারও হক আছে। তুমি এখন ঘর বন্ধ করে ইবাদত করছো আর তোমার সঙ্গে দেখা করতে এলো হাফেজ সাহেব, এলো জয়নাল ভাই, এলো হ্যাঁ হুজুর কেমন আছেন, এই বলো আমি ব্যস্ত আছি, কোনটা ভালো, জিয়ারাতকারীর তুমি অধিকার আদায় করলে না, মোবাইল বন্ধ করে রেখে দিলে, বলো হুজুর অনেক বিজি, ইলমির চর্চায় থাকেন, ইবাদতে থাকেন, মোবাইলের জবাব দেন না, কিন্তু যিনি টেলিফোন করছেন কোন প্রশ্ন করবেন কিংবা ভালো মন্দ জিজ্ঞেস করবেন তাদের অধিকার নেই, হক নেই। হ্যাঁ, সাধারণ মানুষ বিরক্ত করছে আলাদা কথা, কিন্তু যারা ভালো মানুষ, যারা পরিচিত মানুষ, তাদের মোবাইলও জবাব দেন না, বলে বিজি আছেন ইবাদতে কিংবা ইলেম নিয়ে, দেখুন কথা হলো না, এগুলো বাড়াবাড়ি, বরং তোমার প্রত্যেকের হক আছে, অতএব আতি কুল্লাজি হাক্কিন হাক্কা, প্রত্যেক হকদারকে, প্রত্যেক অধিকারীকে তার হক তার অধিকার দাও। তোমার শরীরকে অধিকার দিতে হবে, তোমার চোখকেও দিতে হবে, তোমার স্ত্রীকেও দিতে হবে, তোমার ছেলে মেয়েকেও দিতে হবে, তোমার সাথে সাক্ষাৎকারীকেও দিতে হবে, বন্ধু বান্ধবকে দিতে হবে, এবং যার যে হক আছে তোমার উপরে মা বাবারও হক আছে। কারো হক নষ্ট করা যাবে না, আর কারো হক নষ্ট করে কারো ঘাড়ে চাপানো হবে না। আল্লাহ চাননি যে তুমি তোমার মা বাবার হক করে হক নষ্ট করে আমার ইবাদত করো, তুমি তোমার স্ত্রীর হক নষ্ট করে আমার ইবাদত করো। এই জন্য স্ত্রীও পারে না স্বামী বর্তমান থাকলে নফল রোজা রাখতে পারে না। কেন? স্বামীর হক নষ্ট হবে, স্বামীর অনুমতি নাও দিয়ে রাখো। কারো হক নষ্ট করে রব চান না যে তার হক বা তার, এ তো হক না, এটা হচ্ছে নফল, নফল আদায় করা হোক। যাই হোক, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বললেন যে তোমার জন্য প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখা যথেষ্ট। তিন দিন রোজা রাখলে তিন দশে ৩০, এক মাস রোজা হয়ে যাবে, আল্লাহ আকবার। ৩০ দিন রোজা রাখতে হবে না, ৩০ দিন রোজা রাখা সব চাও, তাহলে তিন দিন রাখো। আল হাসানাতু বি আশরি আমসালিহা, তাহলে তিন দশে ৩০ দিন রোজা রাখা হয়ে যাবে। কেননা প্রত্যেক নেকির পরিবর্তে তোমার জন্য ১০টি নেকি রয়েছে, আর এটা জীবনভর রোজা রাখার মতো। এভাবে যদি প্রত্যেক মাসে তিনটে রোজা রাখেন, সারা জীবন রোজা রাখা হবে, সারা জীবন রোজা রাখা হবে। কিন্তু সাহাবী বলছেন আমি কঠোরতা অবলম্বন করলাম, আল্লাহ রসুলের কথা নিলাম না, যার ফলে আমার উপর কঠিন করে দেওয়া হল। আমি বললাম হে আল্লাহ রসুল, আমি সামর্থ্য রাখি, আমি পারি, আমি রোজা রাখতে পারি, আমি রাখবো, আমি নামাজ পড়তে পারি, আমি পড়ব। তিনি বললেন তাহলে এক কাজ করো, যদি মাসে তিনটে রোজা রাখতে অস্বীকার করো তাহলে দাউদ নবীর রোজা রাখার মতো রাখো, এর থেকে বেশি করো না। দাউদ নবীর রোজা কেমন? একদিন রোজা আর একদিন ইফতার, এক টানা রোজা না, একদিন রোজা রাখো আর একদিন ছেড়ে দাও। আমি বললাম দাউদের রোজা কেমন ছিল? তিনি বললেন অর্ধেক জীবন। অতঃপর আবদুল্লাহ বৃদ্ধ হয়ে যাওয়ার পর বলতেন হাই যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি গ্রহণ করতাম তাহলে কতই না ভালো হতো। তার মানে দুর্বল হয়ে গেছিলেন, কঠিন না, দিনে রোজা রাখবেন, রাতে নামাজ পড়বেন, বিশাল কঠিন। সহজ সরল দিন, সুন্দরতম দিন, মধ্যমপন্থী দিন, আধুনিকতম সর্বশেষ দিন দিনে ইসলাম, আর কর্তব্যনিষ্ঠ মুসলিমরাই হল সর্বশ্রেষ্ঠ দিনদার। আজ এ পর্যন্ত, ইনশাল্লাহ পরে আরো বলবো মহান আল্লাহর নিকট প্রিয়তম দিনদারি কি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা শ্রেষ্ঠ ধার্মিক হতে পারি, যেভাবে বলা হলো। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।